চোখের জনে কথা ক এমন তো প্রেম হয় ও চোখের জনে কথা ক নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয় এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কথা কয়।